Halaman 123. Sebelah kanan. 90. Ya ayyuhalladzina amanu innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsum min amalis syaitan. Rijsum min amalis syaitan fajtanibuhu la'allakum tuflihun. 91. Innama yuridu syaitanu an yuqi'a bainakumul adawata wal baghdha'a fil khamri wal maisiri wa yasuddakum an dhikrillahi wa 'anil salati fa hal antum muntahun. 92. Wa athi'u Allah wa athi'u ar-rasul wa ihdharu fa in tawallaytum fa'lamu annama 'ala rasulina al-balaghul mubin. 93. Laysa 'alal ladhina amanu wa 'amilus solihati junahun fima ta'imu idza mattaqaw wa amanu wa 'amilus solihati thumma mattaqaw wa ahsanu wallahu yuhibbul muhsinin. 94. Ya ayyuhalladzina amanu layabluwannakumullahu bishay'in minas saydi tanaluhu aydikum wa rimahukum liya'lamallahu man yakhafuhu bilghayb. فَمَنْ اِعْتَدَى بَعْدَ ذَٰلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ. 95. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَأَنْتُمْ حُرُمٌ وَمَنْ قَتَلَهُ مِنْكُمْ مُتَعَمِّدًا فَجَزَاءٌ مِثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهِ ذَوَى عَدْلٍ مِنْكُمْ هَدِيًا بَالِغَ الْكَعْبَةِ أَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسَاكِينَ أَوْ عَدْلُ ذَلِكَ صِيَامًا لِيَذُوقَ وَبَالَ أَمْرِهِ عَفَا اللَّهُ عَمَّا سَلَفَ وَمَنْ عَادَ فَيَنْتَقِمُ اللَّهُ مِنْهُ وَاللَّهُ عَزِيزٌ ذُو انْتِقَامٍ.